মনটা করে দেব বালন, বাসব ভালো কাকে। মনটা করে দেব বালন, বাসব ভালো কাকে। মনটা করে দেব বালন, বাসব ভালো কাকে। সবাই বোঝে স্বার্থ শুধু, দেখছি চোখে যাকে। সবাই বুঝে স্বার্থ শুধু, দেখছি চোখে যাকে। তাই তো অধম দুহাত তুলে, তাই তো অধম দুহাত তুলে, ডাকছি যে তোমাকে, ডাকছি যে তোমাকে। মনটা করে দেব বালন, বাসব ভালো কাকে। সবাই বোঝে স্বার্থ শুধু, দেখছি চোখে যাকে। সবাই বোঝে স্বার্থ শুধু, দেখছি চোখে যাকে। কিছু দিলে কিছু পাবো, তার আগে তো না। দিলেও কি হো আগে কিছু, চাইছি বিনিময়। কিছু দিলে কিছু পাবো, তার আগে তো না। দিলেও কি হো আগে কিছু, চাইছি বিনিময়। পাওয়ার স্বপ্ন নিয়ে সবে, পাওয়ার স্বপ্ন নিয়ে সবে, মমতা দিয়ে ডাকি। সবাই বোঝে স্বার্থ শুধু, দেখছি চোখে যাকে। মনটা করে দেব বালন, বাসব ভালো কাকে। সবাই বোঝে স্বার্থ শুধু, দেখছি চোখে যাকে। সবাই বুঝি স্বার্থ শুধু, দেখছি চোখে যাকে। পাপীদের রহম করো, পূরণ করো আশা। তুমি শুধু বুঝতে পারো, সব মনের ভাষা। পাপীদের রহম করো, পূরণ করো আশা। তুমি শুধু বুঝতে পারো, সব মনের ভাষা। তাই তো আমি নামতে তোমা, তাই তো আমি নামতে তোমা, এঁকেছি মনের বাকি। সবাই বুঝে স্বার্থ শুধু, দেখছি চোখে যাকে। মনটা করে দেব বালন, বাসব ভালো কাকে। মনটা করে দেব বালন, বাসব ভালো কাকে। সবাই বুঝে স্বার্থ শুধু, দেখছি চোখে যাকে। সবাই বুঝে স্বার্থ শুধু, দেখছি চোখে যাকে। তাই তো অধম দুহাত তুলে, তাই তো অধম দুহাত তুলে, ডাকছি যে তোমাকে, ডাকছি যে তোমাকে, ডাকছি যে তোমাকে, ডাকছি যে তোমাকে।